بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. আজকে আলোচনা করব প্রতিবেশীর হক। প্রতিবেশীকে কষ্ট দেওয়ার ব্যাপারে নীতি প্রদর্শন এবং প্রতিবেশীর হক সম্পর্কে যা কিছু এসছে এ ব্যাপারে আলোচনা। প্রথমে এই হাদিস পেশ করেছেন, এই হাদিসটি আমরা আগে শুনেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউলি জারাহ, যে ইমান রাখে আল্লাহর উপর আখরাতের দিনের উপর সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। বুঝলেন, প্রতিবেশীকে কষ্ট না দেয়। এখানে যেহেতু শুধু হাদিসের উল্লেখ হয়েছে, এই হাদিস বলতো কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীর কথা উল্লেখ করেছে। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইমান রাখে আল্লাহর উপর আখরাতের দিনের উপর সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। আর এরপরের অংশ, যে কেউ ইমান রাখে আল্লাহর উপর আখরাতের দিনের উপর সে যেন মেহমানের কদর করে। মেহমান সম্পর্কে আগে আলোচনা গেছে গত দুই সপ্তাহ। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে ইমান রাখে আল্লাহর উপর আখরাতের দিনের উপর সে যেন ভালো কথা বলে কিংবা চুপ থাকে। হাদিসটি বুখারী ও মুসলিম। এই জায়গায় আলোচ্য বিষয়ের সাথে হাদিসের প্রথম বাক্যের সম্পর্ক, ইমান রাখেন আল্লাহর উপর আখরাতের দিনের উপর আপনি প্রতিবেশীকে কষ্ট দেবেন না। একসাথে আপনারা এক রুমে থাকেন, এক কোম্পানিতে থাকেন, অথবা আশপাশে থাকেন, অথবা বাংলাদেশের প্রতিবেশী, ইন্ডিয়ার প্রতিবেশী, নিজ বাড়িতে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ফালা ইউলি জারাহ, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আপনার যত কাছাকাছি, যে যত কাছে তার হক আপনার উপর বেশি। আপনার রুমের সাথে থাকে তার হক আপনার উপর বেশি যে অন্য রুমে থাকে। বুঝলেন, এটা আমরা সবাই বুঝি, কিন্তু দেখা যায় যারা একসাথে থাকে ওরাই পরস্পরের লড়াই করে বেশি, হিংসাহিংসি বেশি, সহ্য নাই। একজন যদি ভালো কাজ করে আর আরেকজনের হিংসা লাগে, সবাই হয়, কিছু লোক এরকম আছে, আছে কিনা? আপনারা সবসময় সতর্ক থাকবেন, শুধু রাগে বিষয়ে চলতে হবে না। অনেক সময় তো এরকম আছে, তিনি সেন্টারে আসে, হালকা কথা কাজে সেন্টার দিয়ে দিই। আচ্ছা বলেন তো, ক্ষতিটা কার, আপনার না সেন্টারের? এই প্রতিষ্ঠান দাওয়া প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ, আল্লাহ একে জিন্দা রাখি, এই প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে না। তবে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যদি পরস্পর লড়াই করে প্রতিষ্ঠান বন্ধ করে, সেটা আরেকটু, এটা আপনার না। অনেক সময় তো মসজিদও মানে পরস্পরের লোকজন লড়াই করে মসজিদ বন্ধ হয়, এরকম হয় কিনা? চাইজ না। তিনি প্রতিষ্ঠান চালু রাখবেন, যেখান থেকে হক প্রচার হয় সহযোগিতা করা উচিত। ও তা আগুন আলেন ডিগ্রি করতে, তোমরা নেক কাজে তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো। দ্রুত কাজ করলে বরকত হয় বেশি। যদি কোথাও আপনি দেখেন হিংসুক মজুদ, তার সাথে যথাসাধ্য ভালো আচরণ করবেন। আবার অনেক সময় আছে হিংসুক না, বেদাত আর সুন্দর কারণে, আপনি যেমন সুন্নি আর বেদাতি, তো আপনি সুন্নত প্রচার করলে তার কায়দা নেই, আছে না? আপনি কি করবেন? আপনি আপনার হক আদায় করুন, তার সাথে যথাসাধ্য চেষ্টা করুন, সে যেন ভালো হয়। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কত প্রতিবেশীকে হেদায়ত দিতে পারেননি, কারণ হেদায়তের মালিক আল্লাহ, আমরা না, কেউ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তো আমরা কি? তবে আমাদের আচরণ যেন হয় ভালো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আমিন। এরপরে যে হাদিসটি পেশ করছেন দেখেন, প্রতিবেশীর হক। عن المقداد بن الأسود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأصحابه ما تقولون في الزنا؟ الله رسول صلى الله عليه وسلم প্রশ্ন করলেন, বলো তো জিনা সম্পর্কে তোমরা কি বলবো? অবৈধ মিলাপেশা আমরা বুঝি, হ্যাঁ জিনা ব্যভিচার। তারা বললেন حرام حرمه الله ورسوله, حرام আল্লাহ তার রাসূলকে হারাম করেছেন। আর জিনা অশ্লীলতা এটা একদম শুরু থেকেই নিষিদ্ধ, সাধারণ মানুষ বুঝে এটা ঠিক না। মুসলমান হলেও বলে ঠিক না, যেহেতু বিধিবিধান মজবুত, ও মুসলিম যারা তারাও বুঝে এটা ঠিক না, ঠিক কিনা বলেন তো? জিনা এত খারাপ, ঘৃণিত কাজ, ফাহশা, সবার কাছে যেটা খারাপ। তখন তারা বললেন, আরো বললেন, বাহু হারাম ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে কিয়ামত পর্যন্তই জিনা হারাম, আগে থেকে হারাম, এখনো হারাম, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আইয়াসনিয়া আর-রাজুল বিআশরি নিসওয়াতিন আইসারু আলাইহি মিন আইয়াসনিয়া বিমরাতি জারিহি, লা ইলাহা প্রতিবেশী সাথে জিনা করা, প্রতিবেশী নারীর সাথে জিনা করা, ও প্রতিবেশী দশ নারীর সাথে জিনা করা থেকে আরো মারাত্মক, আরো ভয়াবহ। বুঝতে পারছেন? প্রতিবেশীর হক এবারে যদি কেউ তার নিজের ভাইয়ের কি ওরকম ছল ছাতুরি করে, যেগুলো অনেক সময় আমরা শুনতে পাই, নিজের ভাইয়ের বউয়ের সাথে জিনা করে, আমাকে অনেকে প্রশ্ন করেছে, আমার এই মানে আমার ছাত্রদের মধ্যে আমাদের এক ভাই বাংলাদেশ গেছে অনেক আগে, নাম বলবো না, কি সে আমাকে বাংলাদেশ থেকে পর গিয়ে বলছি, উস্তাদ আমার বউয়ের সাথে আমার ভাই জিনা করেছে, এটা প্রকাশ্যে আমার নিজের গুণ দিয়েছে, কি করব? বুঝতে পারছেন? সে তো প্রতিবেশী, প্রবাসী, ওখানে যাওয়ার পরে তারপর ওখানে যাওয়ার হয়েছে, সে হয়তো আল্লাহ এটা আরেক ব্যাপার, কিন্তু এরকম অঘটন একটা দুইটা হয় না, অনেকই হয়। আপনি এখানে বসে আছেন, আপনার বাড়ি থেকে ফেল লক্ষ্য রাখতে হবে, শুধু ফুরুষ ফুরুষ করলে হবে না, আপনার জিম্মা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সবাই দায়িত্বশীল, নিজ নিজ দায়িত্ব সম্পর্কে তোমাকে প্রশ্ন করতে হবে, মানে তোমার জবাবদিহি করতে হবে। কাল কিয়ামতের দিন তুমি বিয়ে করেছো, তোমার স্ত্রীকে কোন পথে রেখেছ, শুধু সালাত ইয়া সালাত করলে হবে না, যথেষ্ট না, হারাম থেকে বাঁচান, সালাত পড়েন, আল্লাহ নির্দেশ পালন করেন, হারাম কাজ যেগুলো গর্হিত কাজ, অশ্লীল কাজ, ওগুলোর থেকে নিজেও দূরে থাকতে হবে, নিজের পরিবারকেও দূরে রাখতে হবে। আচ্ছা, এ কথা কি সত্য না মিথ্যা? সবাই জানে কোন এক ব্যক্তি অনেক পূর্বে আরেকজনের সম্পর্কে আরেকজনের বউকে খুব প্রস্তাব দিয়েছে, আমাদের জানা এমন কোথাও বলেছে যে গলত প্রস্তাব, কিন্তু বাহ্যত সালাত পড়ে, রোজা, সব সব ঠিকই আছে, কারণ তুমি তো ইনসান, নারী থেকে তোমাকে দূরে থাকতে হবে, অপর নারী পর্দা জরুরি, তুমিও তুমি তোমার স্ত্রী তুমি কিরকম, তুমি বেপর্দা আরেকজন মানে আরেকজনের কাছে দিয়ে দিবে? অনেক সময় আছে এরকম, লুক আফটার করে অন্য, সে চলে গেছে, ও তার বন্ধুকে দিয়ে দেয়, ও দেখবে, ও দেখাশোনা করে, পরে কি হয়? ভয় করতে হবে আল্লাহকে। দেখেন আমার নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপ্রতিবেশী দশ নারীর থেকে নারীর সাথে জিনা করা থেকে আরো মারাত্মক হলো নিজ প্রতিবেশীর এক নারীর সাথে জিনা করা। আর জিনা তো সবাই জানে হারাম, কবিরা গুণা, আর কবিরা গুণা কিরকম মারাত্মক, আস্তাগফিরুল্লাহ আলাজিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াযমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ ইয়ারহামুহুল্লাহ, যে তার জিব্বার হেফাজতের জন্য জামিন হয়ে যাবে, তার লজ্জাস্থানের জন্য জামিন হয়ে গেল, আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। এমন তো আছে, একটা মানুষ সম্পর্কে আমি এখানে জানতাম কথা বলতে এক নম্বর ওয়ান, কিন্তু সে পান খায় জর্দা সব, যে নাকি চলো ঠিক যে নাকি আগে আছে কিনা জর্দা বর্দা, এখানে এত ক্লাস আমল যদি সুধরান, যে ভালো লোক আপনাকে দেখে আপনি ভালো পাবেন, আপনি সেন্টারে আসছেন, আপনার আমলের ইসলাম হচ্ছে, যদি আপনার উস্তাদ হয় কেউ, ও আপনাকে দেখে খুশি হবে, খুশি হবে কিনা, আনন্দ জাগবে, বলে আলহামদুলিল্লাহ। এই তো সেদিন একটা ছেলে বেশ বাহাত পেলেন, দেখলাম দাড়ি একটু লম্বা হয়ে গেছে, আমি বললাম মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক, সাথে সাথে গুলা গুলি আমার খুব আনন্দ লেগেছে, সুবহানাল্লাহ, এটা আল্লাহ ভালো হোক কেন, কেউ যদি অগ্রসর হয় দিনের পথে আপনি তাকে মুবারকবাদ দিবেন, সাদর সম্ভাষণ জানাবেন, আপনার মধ্যে ত্রুটি আছে এর কারণে আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিতে পারে, আপনার মধ্যে ত্রুটি এখন তো যুবক হয়ে গেছিস তারই আর কি রাখবি বলে কিনা অনেকে, খবরদার এরকম করবেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, দাড়ি রাখো, দাড়ি ছাড়ো, পরিপূর্ণরূপে দাড়ি রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাড়ি রেখেছেন, আর বলেছেন আসরুম মিনাল ফিতরা, ইসলামী স্বভাবগত গুণ হচ্ছে দশটি, এর মধ্যে থেকে একটা হলো ইরফাউল লিহিয়া, সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম দাড়ি রেখেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো কেউ যদি অগ্রসর হয় আপনি তাকে মোবারক লাগবেন, মাশা আল্লাহ যারা কেমন আমি পাচ্ছি না আপনি দোয়া করবেন সব, কিন্তু আপনি ওকে আরো বারণ করে এরকম লোক পাওয়া যায়, খবরদার গুনাহের কাজে অগ্রণী ভূমিকা রাখবেন না, তওবা করুন, যদি কেউ এরকম করে থাকে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আচ্ছা এরপরে বললেন, তো আমরা বুঝতে পারলাম প্রতিবেশীর হক বুঝলেন, এরপরে বলছেন মা তাকুলুনা ফিস সারিকা, قالوا حرمها الله ورسوله فهي حرام, বললেন চুরি সম্পর্কে তোমরা কি বলো, তারা বললেন আল্লাহ এবং আল্লাহ রসূলকে হারাম করেছেন, আর এটা হারামই, সবাই জানে চুরি হারাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন লা আন ইয়াসবিকা রাজুল মিন আশরাতি আবিয়াতিন আইসারু আলাইহি মিন আন ইয়াসবিকা মিন জারিহি, ওই আগের মতো অপ্রতিবেশী দশ বাড়ির চুরি করা, দশ ঘরে চুরি করা, অপ্রতিবেশী দশ ঘরে চুরি করা থেকে আরো ভয়াবহ আর মারাত্মক হলো বেশি গুণা হচ্ছে নিজ প্রতিবেশী এক ঘরের চুরি করা, বুঝতে পারছেন, প্রতিবেশীর মাল সম্পদ চুরি করা অপ্রতিবেশী দশ জনের চুরি করা থেকে আরো মারাত্মক, একজন প্রতিবেশীর সাথে অপব্যবহার করেন, সৎ আচরণ করেন, তাহলে অন্যদিকে অবশ্যই বেশি হওয়ার কথা, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর তাগিদ দিয়েছেন বেশি, আর স্বয়ং রব্বুল আলামিন তাগিদ দিয়েছেন যা শব্দ এসেছে কোরআনে কারীমে প্রতিবেশী। এই হাদিসটি রাওয়াহু আহমদ ওয়া আল-আবদুল্লাহ শেখ নাসিরুদ্দিন আল-আলবানী সহীহ বলেছেন, আর আগের যে হাদিস এটা সহীহ বুখারী মুসলিম, অর্থাৎ হাদিস ইনশাআল্লাহ গ্রহণযোগ্য। এরপরে হাদিস উল্লেখ করছেন আবু হুরায়রা কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। قيل من يا رسول الله؟ قال الذي لا يأمن جاره بوائقه। আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অসদ আচরণ থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না সেই ইমানদার নয়। আশা করি স্পষ্ট। আল্লাহ হেফাজত। আপনি সেন্টারে কাজ করেন অথবা আপনি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, এখানে লোকজন আসা যাওয়া করে, যিনি দর্শ আপনি এখানে মনে করেন এই মসজিদে কাজ করেন, এই মসজিদের কর্মচারী হিসেবে, তাই নাকি? তখন লোকজন আসে যিনি দাওয়াতি কাজ করেন বা দর্শে আসে, তো তুমি এদের উৎসাহ দিবে, জাযাকুমুল্লাহ খায়র ওয়া বারাকাল্লাহ। তুমি যদি পথে বাধা দাও মানুষ আসবে কিরকম, ঠিক কিনা? যারা এখানে কাজ করে যদি এই মসজিদ তোমার আমার বাচ্চা কোনো চাপ দেখতে পাচ্ছি না, কিন্তু কোনো কোনো জায়গায় যারা কর্মরত ওরাই বোঝা যায়, যেমন ছাত্র সংখ্যা যদি আমাদের বেশি হয় তাদের ভিতরে হিংসা দেয়, আছে কিনা? এমনি বলে কেন হয় না, ওরা যখন বেশি হিংসা লাগে, হালকা 10-15 মিনিট যদি লেট হয়ে যায় লড়াই শুরু করে দেয়, এখানকার কথা না, অন্য জায়গায় আল্লাহ এদেরকে হেদায়াত দিন, আর এদের অনিষ্টটিকে আমাদেরকে হেফাজত করুন, মুসলমানদের হেফাজত করুন। ভিতরে আর কিছুই নাই, শুধু হিংসা আর হিংসা, আল্লাহ এরা শান্তি, এদের এরা এদের মনে শান্তি নাই, কারণ হিংসাই হিংসা। যদি আল্লাহ কাউকে কিছু দেয় তুমি তাকে টেনে টেনে টেনে টেনে ওকে পিছিয়ে দিতে পারবে? যাকে আল্লাহ এগিয়ে রাখতে চায়, আগে রাখতে চায়, সে আগে থাকবে, তুমি হিংসুক তুমি পিছনে পিছনেই থাকবে। আবার কথা হলো এমন রূপ পাওয়া যায় যে আলহামদু পর্যন্ত যায়, আসলে বাস্তব কিছু না, একমাত্র হিংসা, আর তাহি জানে না, ইয়ার হান তোমা বলতে পারে না, ইহাদিক মোল্লা হয়েছে ভালো, কিন্তু পরের কথা ইয়ার হান তোল্লা যাবে, হাঁচি দিলে হাজির জবাব দিতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুন আলা কুল্লি মান সামিআহু আন ইউশাদ্দা, কেউ যদি হাঁচি দেয় যারাই তার হাঁচি দেওয়ার মুখ দিয়ে শুনলো হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ, সকলের জন্য ওয়াজিব, সকলের উপর তার হক, সবাই বলবে ইয়া রাহমাতুল্লাহ। তাই এই ক্লাসে যখন আলোচনা চলে হাঁচি আসবে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে বলবে, বুঝতে পারছেন? খেয়াল রাখবেন, বলবেন না আপনার কাছে দু একজন আছে আপনাকে খেয়াল রাখতে হবে, আসলেন ক্লাসে নেইটে আলোচনা হচ্ছে জুড়ে আসসালাম আলাইকুম বলবেন না, আরামসে এসে সাথে যিনি আছেন, বুঝতে পারছেন? কারণ আপনি বুঝতে দেখতে পাচ্ছেন এখন তারা ব্যস্ত, ধরছে আপনার কিন্তু জুড়ে সালাম করেন সবার মন আপনার দিকে চলে যাবে, আসেন আরামসে নাম করে বাইরে যিনি আছেন বসে যাবেন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। প্রতিবেশীকে কষ্ট দেয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যার অসদ আচরণ থেকে প্রতিবেশী নিরাপদ থাকে না সেই ইমানদার নয়। তার মানে কি? পরিপূর্ণ ইমানদার, ইমান তো আছে পরিপূর্ণ। যেন সামনে দেখবেন অন্য রেওয়ায়েত এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু। ওই ব্যক্তি জান্নাতে যেতে পারে না যার অসদাচরণ থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। আমার তো কোনো কোনো প্রতিবেশী কোনো কোনো লোককে দেখে আমার ভয় লাগে, আমি বলি না কিন্তু আমার কাছে আমি চিনি, ভয় লাগে, হোফ ওষুধ দিয়েছে। আর আমি কেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই প্রয়োগ করেছেন এসব ওষুধ দূর থেকে। এক ব্যক্তি আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে দেখে বললেন, বিক্সা ইবনুল আশিরা ও বিক্সা আখুল আশিরা, সমাজের এই ভাই অথবা এই ছেলেটা কতই না খারাপ। নবী নিজে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওই যে ওষুধ অসত্য আসার পরে তার সাথে খুব ভালো আচরণ করলেন, ভালো কথা বললেন। মা আশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আগে আপনি বললেন এরকম, আর পরে থেকে এত সুন্দর লোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইন্ন মিন শাররিন নাস ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ من تركه الناس اتقاء فحشه او كما قال صلى الله عليه وسلم। ওই ব্যক্তি কিয়ামতের দিন সর্বনিকৃষ্ট হবে আল্লাহর কাছে পদমর্যাদার দিক দিয়ে, যাকে মানুষেরা তার অশ্লীলতা থেকে বাঁচার জন্য যাকে ছেড়ে দেয়, যার অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষ অন্য পথ অবলম্বন করে, কিয়ামতের দিন তার মর্যাদা সবচেয়ে নিচে থাকবে। আচ্ছা করে স্পষ্ট হয়েছে তো? আমি যে তার সাথে সদ্য বলাম এই জন্যই, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি এরকম লোক হবেন যে আরেকজন দেখে আপনাকে জন্য ভয় পায়? খবরদার, আচরণ যেন ভালো হয়। তবে আপনি চলছেন হকের পথে আর সে আপনাকে খারাপ, ওইটা হকের পথে আপনি যে সবাইকে খুশি করতে পারছেন অসম্ভব। দুই পথ অবশ্যই আছে, আল্লাহর পথ আর একটা কোনটা শয়তানের পথ। আপনি আল্লাহর পথে চলছেন আর ও যদি আপনাকে খারাপ পায়, আপনি তো তোয়াক্কা করতে নাই, আপনি পরোয়া করবেন না, তা আপনি হকের উপর থাকুন। ওর ভিতরে যাই যতই জ্বলা আসুক কোনো অসুবিধা নেই, আপনি উপেক্ষা করে চলবেন, আপনি হকের উপর প্রতিষ্ঠিত থাকবেন, ও আপনার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। কারণ লাভ লোকসানের মালিক আপনি না, লাভ লোকসানের মালিক আল্লাহ। আচ্ছা বলো তো, এগুলো আলোচনা জরুরি কি না? অত্যন্ত জরুরি। আজকে এই হাদিসগুলি যারা এরকম করে, আপনি হিকমতের সাথে যে কয়েকটি হাদিস শুনলে ইয়াদ রাখেন, যাদের মধ্যে ওষুধ আচরণ হয়েছে এরকম মনে করেন, হিকমতের সাথে তাদের পর্যন্ত এই হাদিসগুলি পৌঁছাবেন, আমলে রাখবেন, তাহলে আর হাদিস ভুলব না। যেসব এছাড়া কোনো কোনো আলিম বলেন, যদি আপনার মধ্যে কোনো ত্রুটি থাকে আর এ বিষয়ে মানুষকে দাওয়াত দেন, বলে এটা খবরদার এটা করবেন না, এটা জায়জ না, কিন্তু আপনার মধ্যে ত্রুটি, তারপরে যত বলবেন মানুষকে এটা আল্লাহ পাক আপনাকে এই অসৎ গুণ ছাড়া তো রেখে, কারণ আপনি তো মানুষকে ভালো পথে ডাকছেন, যখন শুনতে শুনতে শুনতে বলতে বলতে পরে আপনার ভয়ের সৃষ্টি হবে। আমি লোকজনকে বলি আর আমি আবার এটা করছি, ঠিক কিনা? হয়তো ভিতর সঞ্চার হতে পারে, কোনো কোনো আলিম উল্লেখ করেছেন, তো আমি যা মনে করি এটি ভালো। যদি আপনার মধ্যে খারাপ গুণ থাকে, নিজেকেও বুঝান আর অপরকেও বুঝান, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এই খারাপ গুণ পরিত্যাগ করার তৌফিক দান। অন্য একটি হাদিস বলব, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বা লিজারিহি أو قال لأخيه ما يحب لنفسه، رواه مسلم. ويشطر قصم যার হাতে আমার জান। কোন বান্দা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার প্রতিবেশীর জন্য, কিংবা বলেছেন ভাইয়ের জন্য, প্রতিবেশীর কথাও আছে, ভাইয়ের জন্য কিংবা তার ভাইয়ের জন্য, না প্রতিবেশীর জন্য কিংবা তার ভাইয়ের জন্য, তা পছন্দ না করে যা সে নিজের জন্য পছন্দ করে। তাহলে এইসব হাদিসের উপর যদি আমরা আমল করি, তাহলে প্রতিবেশীকে আমরা ধাক্কা দিব, প্রতিবেশীর হক নষ্ট করব, প্রতিবেশীকে কষ্ট দিতে পারি, প্রতিবেশীকে চাপের সৃষ্টি করতে পারি না। যদি আমল করি, দেখবেন যদি আপনি এইসব হাদিসের উপর আমল করেন, আপনি কিন্তু শান্তিতে থাকবেন। আমার পরিপূর্ণ বিশ্বাস, আল্লাহর কসম খেয়ে, যদি আপনি আমল করেন এইসব হাদিসের উপর, হ্যাঁ, তাহলে আপনি শান্তি পাবেন। এত শান্তি বলার মতো না। যদি ও আপনার সাথে খারাপ আচরণ করে আর আপনি যদি ধৈর্য ধারণ করেন, মন ফ্রেশ, আপনি হিংসা মুক্ত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, প্রতি বৃহস্পতিবার আর সোমবার আল্লাহ পাকের কাছে তার বান্দাদের আমল পৌঁছায়। যারা মুমিনিন, যারা মুসলিম, তাদের মধ্যে হিংসা বিদ্বেষ নাই, হিংসা বিদ্বেষ নাই। যারা মুওয়াহ্হিদ, যারা আল্লাহর সাথে শিরিক করে না আর অন্য ভাইয়ের প্রতি হিংসা রাখে না, তখন আল্লাহ পাক এদেরকে মাফ করে দেন, যাদের ভিতরে হিংসা বিদ্বেষ নাই তার ভাইয়ের প্রতি। আর যাদের মনে হিংসা বিদ্বেষ থাকে, একজন আরেকজনের সাথে হিংসা করে, আল্লাহ পাক তাদেরকে মাফ করেন না। বুঝলেন তো? সবচেয়ে বেশি হিংসা হিংসি হয় বেশিরভাগই আমরা দেখতে পাই প্রতিবেশীদের সাথে, ঠিক কিনা ঠিক, রুমমেটের সাথে, নিজের জবমেটের সাথে, ক্লাসমেটের সাথে, এদের সাথেই হয় হিংসা হিংসি বেশি। তো আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের মনকে ফ্রেশ করো, আল্লাহ আমাদের মনকে পাক করো, হিংসা থেকে মুক্ত করো, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের সকলকে হেদায়তের উপর প্রতিষ্ঠিত জ্ঞান অর্জন করে এর উপর আমল করার তৌফিক প্রচার করার তৌফিক মুসলমানদের উপর রহম করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।